আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনা করছিলাম সবচেয়ে বড় ভয়ানক কি তা নিয়ে। সবচেয়ে বড় ভয়ানক আমরা আস্তে আস্তে দেখেছি, ছয় নম্বর ভয়ানকের কথা বলা হয়েছে। আজকে বলবো সাত নম্বর ভয়ানক জিনিস, যা মানুষের জন্য, উম্মতের জন্য বড় ভয়ানক। সাত নম্বর হচ্ছে যৌন সংক্রান্ত। আর বর্তমানে যৌন সংক্রান্ত অপরাধ আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, আন্দাজ করে থাকবেন, আর প্রচার মাধ্যমে নিশ্চয়ই খেয়াল করে থাকবেন। যৌন সংক্রান্ত অপরাধ যারা ব্যভিচারী, যারা বেশ্যা, তারা তো করছেই, নিষিদ্ধ পল্লীতে চলছে, সমুদ্র সৈকতে, পার্কে পার্কে কত ব্যভিচার চলছে, আর সমুদ্রের ধারে ধারে উলঙ্গ হয়ে সূর্যের আলোর গোসল, এটা আপনারা জানেন, দেখাশোনা আছে। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো বোঝা যায় না, গুপ্ত যৌনাচার। যেমন বহু যুবক আছে বা বহু প্রবাসী আছে যারা গোপনভাবে নিজেদের বীর্য ক্ষয় করে, যাকে আমরা বাংলায় হস্তমৈথুন বলি, বা যে কোনোভাবে স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে টেলিফোনে বা অন্যভাবে তারা নিজেদের যৌন ক্ষুধা নিবারণ করে থাকে। অনেক সময় স্ত্রী থাকতে স্ত্রীর সাথেই এমন কাজ করা হয় যা কিন্তু হারাম, যেমন পায়খানাদার ব্যবহার করা, মাসিক অবস্থায় সহবাস করা, কিংবা তালাক হয়ে হারাম হওয়ার পরেও সে তালাক গণ্য না করে সহবাস করে যাওয়া, তারপর স্ত্রীকে মা বলে হারাম করার পরেও ফতোয়া টতোয়া না নিয়ে আপনার সংসার করে যাওয়া। এইভাবে স্ত্রীর সাথেও, আপনার স্ত্রী হালাল স্ত্রী, সেই স্ত্রীর সাথেও অনেক সময়ে দেখা যায় যে হারাম কাজ হচ্ছে। এসব যৌন সংক্রান্ত কাজ অবশ্য যারা নাস্তিক তারা তো মানে না, যারা ইসলাম মানে না তারা তো ও মাসিক কাল না কি কাল এসব দেখে না, তাদের এক ধারা চলে থাকে, ধারাবাহিকভাবে তারা নিজেরা যৌন ক্ষুধা নিবারণ করে থাকে। যারা বলে যে ইসলাম নারীকে ভোগপণ্য বানিয়ে রেখেছে, তারা নিজেরাই নারীকে ভোগপণ্য হিসাবে ভোগ করে থাকে। এখন এ ব্যাপার তো বহু কিছু বলার আছে, ব্যভিচার এবং যৌন সংক্রান্ত পাপ বহু আছে, তার মধ্যে আমরা হাদিসে যেটা সবচেয়ে ভয়ানক সেই কথাগুলো আলোচনা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আজ-জিনা ওয়াশ-শাহওয়াতুল খাফিয়্যা, তোমাদের উপর আমার সবচেয়ে অধিক যে জিনিসের ভয় হয় তা হল ব্যভিচার, জিনা। ব্যভিচার মানে বিবাহ বহির্ভূত সম্পর্কে সহবাস করা। আপনার বিবাহ বহির্ভূত অনেক সময়ে বিবাহ হয় কিন্তু বিবাহ বন্ধন হয় না, যেমন ভালোবাসা হলো, একটা মেয়েকে বগলে ভরে নিয়ে চলে গেলেন কোর্টে, দিয়ে ভুয়ো সাক্ষী বানিয়ে বা গার্জেন বানিয়ে বিয়ে পড়ে নিলেন, গার্জেন রাজি না, মেয়ের বাবা রাজি না, বিয়ে হবে সঠিক মতে, হাদিস মতে বিয়ে হবে না। ইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, যে মহিলা নিজে নিজে বিয়ে করে, বিয়ের সময়ে মহিলার সম্মতি জরুরি, মানে মেয়ের সম্মতি জরুরি কিন্তু বাপেরও সম্মতি জরুরি, উভয়ভাবে যদি না হয় সম্মতি তাহলে বিয়েই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন বাতিল বাতিল বাতিল, আর সেই মেয়েকে ওইভাবে বিয়ে করে নিয়েছে, দিদার সংসার করছে, তাহলে এই সংসারটা কি হবে? এটা ব্যভিচার হবে না? ব্যভিচার। অনেক সময় দেখবেন অনেক ছেলে একটা মেয়েকে বিয়ে করছে, যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া হয় তাহলে তো ব্যভিচার হবেই, কিন্তু অভিভাবক অনুমতি দিলেও সে এমন একটা মেয়েকে বিয়ে করছে যে মেয়ে বিবাহিতা, তার আগের স্বামী তাকে তালাক দেয়নি। আগের স্বামী সংসার করছিল, স্বামী হয়তো বিদেশে আছে, দু চার বছর ঘরে আসেনি, আর একজনের সঙ্গে বেরিয়ে গিয়ে আবার বিবাহ করছে, এটা কি ব্যভিচার? এটাও ব্যভিচার। বিবাহ করতে হলে তোমার যদি স্বামী পছন্দ না হয়, আগের স্বামীকে তালাক দাও, তালাক নাও, মেয়ে তো তালাক দিতে পারে, নিতে পারে তাই না, তালাক নাও, কোর্ট থেকে তালাক নিয়ে এসো, স্বামী তালাক না দিলে কোর্ট থেকে তালাক নিয়ে তারপরে তুমি যাও বিয়ে করো। কিন্তু তা না করে সে একজনের স্বামীর, এক স্বামীর বাঁধনে থেকে আবার এক স্বামীর সাথে বেরিয়ে গিয়ে বিয়ে করছে, তাহলে এগুলো ব্যভিচার না? এগুলো ব্যভিচার। সুতরাং ব্যভিচারকে আমি তোমাদের জন্য খুবই ভয় করি, আর হচ্ছে শাহবাতুল খাফিয়া, গুপ্ত গুপ্ত কুপ্রবৃত্তি, আর এর মধ্যে আমার ধারণার মতে হস্তমৈথুন পড়ে, যে গোপনভাবে যারা বীর্যক্ষয় করে, বীর্যপাত করে এবং নিজেদের ক্ষোধা নিবারণ করে, দুধের স্বাদ ঘোলে মেটায়। অথচ আল্লাহ তাআলা বলেছেন, মানে বলবেন হুজুর কি করব, বিদেশে আছি, যৌবনের এই জ্বালা ইত্যাদি ইত্যাদি, নিশ্চয়ই ইসলাম কোন পথ বলবে। ইসলাম বলেছে ইয়া মাশারা শাবাবি, মানে স্তাতা আমিন কুমুল বাআতা ফালাতে জাওয়াজ, হে যুবক যুবকের দল, যাদের ক্ষমতা আছে বিবাহে, তার মানে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে, স্ত্রী রাখার ক্ষমতা আছে, সেজন্য বিবাহ করে, আর তাহলে তার চক্ষু অবনত হবে, আর সে তার চরিত্র পবিত্র হবে, পরিচ্ছন্ন হবে। কিন্তু সমস্যা হল যদি সে বিবাহ না করতে পারে, তার ক্ষমতা নেই, কিংবা বউ আছে, বিবাহ করেছে, দেশে আছে, আর আমি বিদেশে আছি, দু বছর তিন বছর চার বছর আমি দেশে যাই না, বউ কাছে নেই, তাহলে কি হবে, কোন ব্যবস্থা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা আলাইহি বিসাওম, সে যেন রোজা রাখে। রোজা রাখলে কি হবে হুজুর? রোজা রাখলে আপনার এই যে অতিরিক্ত যৌন উত্তেজনা প্রশমিত হবে, প্রদমিত হবে, তার মানে রোজা তাকওয়া করতে শেখায়, তাকওয়া আনয়ন করে, আর তাকওয়া যখন আপনার সঙ্গে থাকবে তখন আপনি এদিক সেদিক উল্টো পাল্টা যাবেন না। কিন্তু সমস্যা হচ্ছে কি, তাকওয়া যদি না থাকে, আপনি যদি নোংরা ফিল্ম দেখেন, তাহলে কি আপনার তাকওয়া থাকবে, আর নাকি আপনি ওইসব যৌন ক্ষোধা নিবারণ না করা থেকে দূরে থাকতে পারবেন? আপনারা দেশে শুনছেন খুব ধর্ষণ হচ্ছে, ধর্ষণ, নারী ধর্ষণ হচ্ছে, টিজিং হচ্ছে, তো সব কারণ বর্ণনা করছে কেন হচ্ছে, আগে এত হতো না, এখন কেন বেশি হচ্ছে। আমরা মনে করি এর বেশি হওয়ার কারণ নোংরা ফিল্ম ঘরে ঘরে প্রচার হওয়া, বরং ঘরে ঘরে না, পকেটে পকেটে, ছোট ছোট বাচ্চারা নিজেদের পকেটে মোবাইল রেখেছে, এটা কি মোবাইল বলে, স্ক্রিন টাচ মোবাইল, আর এই মোবাইলে সমস্ত ভিডিও দেখা যায় তাই না, এতে ভিডিও দেখা যাবে, আর ভিডিও দেখা যাবে, আবার মেমোরি লাগানো যাবে তাই না, আর মেমোরিতে কি থাকে বুঝতেই পাচ্ছেন, আপনারা জানেন, এগুলো বলার কিছুই নেই। তাহলে যে ছেলে, যে অবিবাহিত যুবক ছেলে, তার বিয়ে হয়নি, আর বিয়ে হওয়ার নানা কারণ আছে, মা বাবা বলছে আমার ছেলে এখন ছোট, আমার ছেলে নিজের পায়ে দাঁড়াক, আমার ছেলে বড় হয়নি, অথচ ছেলে বিয়ে দিলেই ছেলের বাপ হবে, কিন্তু মা বাপ মনে করে কি ছোট, বিয়ে দেয় না, বিয়ে হয় না, কিংবা বোন আছে, বোন থাকলে বিয়ে হবে না, ইত্যাদি ইত্যাদি কারণে বিয়ে করছে না। তারা যদি মোবাইলে, মেমোরিতে কিংবা ডাইরেক্ট ইন্টারনেট থেকে, এখন তো ওয়াইফাই ফ্রি হয়ে যাচ্ছে চারিদিকে না, স্কুলে ওয়াইফাই ফ্রি, স্টেশনে ওয়াইফাই ফ্রি, পৌরসভায় ফ্রি তাই না, সেখানে গিয়ে মোবাইল অন করলেই নেট আসছে, সে নেটে কি আসছে, বাস নোংরা জিনিস, শুধু নোংরা না, নগ্ন না, একেবারে নোংরার শেষ পর্যায়ে। যারা এইসব দেখবে তারা বলুন তারা কি ভাবে, তাদের শরীর যখন গরম হবে, উত্তেজনায় ফেটে পড়বে, তখন তারা ধর্ষণ করবে না করবে না? এই এক কারণ। আর দু নম্বর কারণ হবে, ওরা বলছে হ্যাঁ, কোন মেয়ে যদি উলঙ্গই যায়, উলঙ্গই বেসামাল ড্রেসে যায়, তো তার ধর্ষণকারী কি অধিকার হয় যে তাকে ধর্ষণ করবে? না, অধিকার জন্মে না। কিন্তু যদি আমি আপনাদের সামনে একটা গল্প বলবো, তারপরে আমি আপনাকে প্রশ্ন করব, দেখি জানেন, কালকে বিরিয়ানি খেলাম বুঝলেন, বিরিয়ানি, বিরিয়ানি তো, বিরিয়ানি খাওয়ার সময় বললাম যে ভাই আপনার কাছে লেবু আছে, কাগজি লেবু? হ্যাঁ কাগজা আছে, আর কাগজা লেবু বুঝলি, এই বড় বড় লেবু, আর ভিতরে কাটতে এমন রস, টস টস করে রস পড়ছে, কাটলেই, লেবুটা কাটলেই রস পড়ছে। বলুন কারো মুখে পানি এসেছে? লেবু কাটার নাম শুনলেই আসবে না? আসবে না, এমনি পানি আছে। এখন দেখেননি আপনি লেবুটা? লেবু দেখলে তাহলে কি হবে, তাই না? মানুষের প্রকৃতি এটা, এটা বলার। হ্যাঁ তাহলে কি মেয়েদেরকে লেবু বলছেন? আরে লেবু থেকেও আরো বেশি। এমন আল্লাহ তাআলা এমন আকর্ষণ সৃষ্টি করেছেন নারী পুরুষের ভিতরে, এমন যদি নারী দেহ পুরুষের সামনে উন্মুক্ত হয়, যদি সে কাপুরুষ না হয়, নপুংসক না হয়, যাকে কি বলে হিজড়ে না হয়, তাহলে তার মনে নিশ্চয়ই এ আকাঙ্ক্ষা জাগবে সেই নারী দেহের প্রতি। তাও নারী দেহ তো শুধু না, এমন দেহ যে দেহ দেখলে তো আরো মুশকিল। এগুলো বলার কিছু নেই, এগুলো বাড়াবাড়ি। কিন্তু সমস্যা হচ্ছে ওরা স্বীকার করবে না, ওরা বলছে আমার মেয়ে উলঙ্গ হয়ে যাবে, তুমি দেখবে কেন? হে বাহ, কি করে বাধা দেবে তুমি? তোমার সামনে, তোমার সামনে লেবু কাটা হচ্ছে, তেঁতুল ছেলা হচ্ছে, তেঁতুল খাওয়া হচ্ছে, তুমি বলছি খবরদার মুখে যেন পানি না আসে, পারবে কেউ আটকাতে? এ হচ্ছে ধর্ষণের কারণ, ইমপ্রিজিং এর কারণ। আর দ্বিতীয় একটা কারণ হল আইন না থাকা, শক্ত আইন না থাকা, অথবা ধরা পড়ে পয়সার খাতিরে কিংবা রাজনৈতিক কারণে, আপনার পার্টির বল আছে সেই কারণে আপনি বেরিয়ে যান, শাস্তি হয় না। শাস্তি না হওয়ার ফলে আপনার এই ধর্ষণ বেড়ে যাচ্ছে, পারবেন না। আকাশে ফান পেতে বনের পাখি ধরা হয় না, বা বনে ফান পেতে আকাশের পাখি ধরা যায় না, যেখানে আছে সেখানে ফান পাততে হবে, তবেই পাখি ধরতে পারবেন। আপনি পারবেন না মানুষের চরিত্র, বলছে পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তনটা মানুষের পরিবর্তন কে আনবে? তুমি মানুষের পরিবর্তন আনবে যে, যে জিনিসে আনবে সে জিনিস তুমি মানো না, কি করে পরিবর্তন? ধর্ম মানো না, ধর্ম নিয়ে তোমরা উপহাস করো, ব্যঙ্গ করো, বিদ্রুপ করো, মানুষের নৈতিকতা আসবে কোথেকে? যেখানে আইন নেই, সঠিক আইন নেই, আইন প্রয়োগের ব্যবস্থা নেই, সেখানে অবশ্যই ধর্ষণ চলবেই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিম্মা আখশা আলাইকুম শাহওয়াতিল গাই ফি বুতুনিকুম ওয়া ফুরুজিকুম ওয়া মুদিল্লাতিল ফিতান। আমি তোমাদের জন্য যে সকল জিনিস ভয় করি তার মধ্যে অন্যতম হল তোমাদের উদর, মানে পেট, যৌন সংক্রান্ত ভ্রষ্টকারী কুপ্রবৃত্তি এবং ভ্রষ্টকারী ফিতনা, তিনটে জিনিস। এক হল কি, পেটের, পেট সংক্রান্ত ভ্রষ্টকারী কুপ্রবৃত্তি। আপনি খাবেন, এমন খাবার খাবেন যে সেই খাবার খেতে আপনি হারাম খাবেন, তাহলে উদর সংক্রান্ত, উদর সংক্রান্ত কেমন, আপনি পেট সংক্রান্ত খাবার, হয় হারাম খাবার খাবেন, আর না হয় হালাল খাবার খেতে গিয়ে আপনি হারাম টাকা ব্যবহার করবেন, আর এমন খাওয়া খাবেন যে তাতে আপনি ভ্রষ্ট হবেন। আর দু নম্বর হচ্ছে যৌন সংক্রান্ত, যৌন সংক্রান্ত যে বললাম বিভিন্ন ভাবে মানুষ যৌনাচারে লিপ্ত। আর আপনারা জানেন যে প্রত্যেক আদম সন্তানের ভাগ্যে ব্যভিচার লিখে দেওয়া হয়েছে, তাই না? ব্যভিচার লিখে দেওয়া হয়েছে, চোখে ব্যভিচার করে, তাই না? আর অনেক ব্যভিচার করে, চোখ অনেক ব্যভিচার করে, এটাই হচ্ছে বেশি, চোখই হচ্ছে সবচেয়ে, বর্তমান যুগে চোখের ব্যভিচার সব থেকে বেশি। আপনি দর্শন করলেই ব্যভিচার হলো, তারপর হাত দর্শন করে, কি বলে, ব্যভিচার করে, হাতের ব্যভিচার কি, ধারণ করা, ধরা, পা ব্যভিচার করে, পায়ের ব্যভিচার কি, ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া, কান ব্যভিচার করে, কান, ফোনে আপনি আপনার প্রেমিকার সাথে কথা বলছেন, গার্লফ্রেন্ড এর সঙ্গে কথা বলছেন, হবু বউর সঙ্গে কথা বলছেন, বুঝছো, হবু বউ, ওকে তো বিয়ে করবই আমি, কোন গ্যারান্টি আছে বিয়ে করবে তাকে? কে গ্যারান্টি দিয়েছে? কেন হবু বউয়ের সঙ্গে কথা বলবে? হবু বউয়ের সঙ্গে এমন কথা বলে যে হুজুরদের কাছে অনুমতি চায়, হুজুর জায়েজ আছে কিনা, জায়েজ থেকে হলো, এখন বিয়েই হলো না, কি করে জায়েজ হলো? হবু বউকে দেখছে, তারপর আজকাল তো ভিডিও কলের মাধ্যমে কি দেখছে বুঝতেই পাচ্ছেন, জিজ্ঞেস করছে যে গোসল ফরজ কিনা, আল্লাহুল মুস্তাআন। তাহলে যৌন সংক্রান্ত এই যে কুপ্রবৃত্তি মানুষের মাঝে আসছে, মানুষ কানেও ব্যভিচার করছে, চোখে তো করছেই, আর চোখে প্রায় নব্বই পার্সেন্ট ব্যভিচার কিসে হয়? চোখে। আর বাকি কান দিয়েও ব্যভিচার হয়। আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করছেন, জীবও ব্যভিচার করে, তাই না? আর জীবে যখন ব্যভিচার করে তখন একজন শোনে, তাহলে যে শুনছে সে কানের ব্যভিচার করছে, আর যে বলছে সে জীবের ব্যভিচার করছে। এক মহিলা আর গুণ বর্ণনা করছেন, হ্যাঁ, তারপরে তাকে নিয়ে আপনি নানা রকম গর্ব করছেন, এই সেই তার রূপ বর্ণনা করছেন, তার ইত্যাদি ইত্যাদি। আপনাকে কত ভালোবাসা বাসে, হ্যাঁ, আপনি গর্ব করছেন, সে আপনাকে কত ভালোবাসে। আপনিও আপনার হয় স্ত্রীর কথা, না হয় হ্যাঁ লাভারের কথা আপনিও বলছেন। তো এইভাবে ব্যভিচার হয়, মন আকাঙ্ক্ষা করে, অভিলাষ অভিপ্রায় মনের ভিতরে আশা জাগে, কাছাকাছি হব। আর এইটাকে সত্যায়ন করে কে? আপনার যৌনাঙ্গ, আপনার গোপনাঙ্গ, আপনার লজ্জাস্থান, এটাকে সত্যায়ন করে, আর না হয় মিথ্যায়ন করে। সুতরাং এই ভ্রষ্টকারী কুপ্রবৃত্তি, যখন মানুষ একলা ঘরে শুয়ে থাকি স্বপ্নে তোমারে দেখি, তাই না? একলা ঘরে শুয়ে থেকে মানুষ স্বপ্নে তার প্রেমিকাকে দিয়ে দেখে থাকে, আর তাকে নিয়ে কল্পনা করলে কি হবে অবস্থা বলুন। তারপর রাত্রে আবার স্বপ্নে যদি দেখে, আর স্বপ্নে দেখলে যদি স্বপ্ন দোষ হয়, বলে দোষ হয়ে গেছে, দোষটা কিসের? দোষটা এমন হয়ে গেছে যে আপনাকে গোসল করতে হবে। এইভাবে যৌন সংক্রান্ত বহু কুপ্রবৃত্তি আছে, খবরদার। আল্লাহ তাআলা, অবশ্য আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় মেহরবান, এই জন্য মানুষ মনে মনে যা করে বা কথা বলে আল্লাহ ধরবেন না, তাই না? আল্লাহ ধরবেন না। কোরআনের আয়াত অবতীর্ণ হল, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমরা যা প্রকাশ করো অথবা যা মনে মনে করো তার প্রত্যেকটির হিসাব নেবেন আল্লাহ। এবারে সাহাবারা সমস্যায় পড়লেন, প্রত্যেক মানুষই সমস্যা। আমরা তো মনে মনে বহু কথাই বলি যেগুলো খারাপ, বহু কথাই কল্পনা করি, বহু সুন্দরীকে নিয়ে হয়তো আপনি স্বপ্ন দেখেন, যদি আমার সাথে বিয়ে হতো, যদি আপনি ভালো লোক হন তো বিয়ে হওয়ার কথা আপনি কল্পনা করেন, আর খারাপ লোক হলে তো বুঝতেই পারছেন কি কল্পনা করবেন। যদি আল্লাহ তালা ধরেন তাহলে কেউ বাঁচবে? সাহাবারা বললেন তো মুশকিল। তারপরে আল্লাহ তালা হালকা করে দিলেন, তারপরে আয়াত অবতীর্ণ করলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইক্তাসাবাত রাব্বানা লা তুয়াখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به যার বহন করার তাকত নেই, এর মূল হলো যে আমরা যা বহন করতে পারবো না, এই হিসাব দিতে পারবো? মনে মনে যদি কল্পনার হিসাব হয় সর্বনাশ হয়ে যাবে। মানুষ যা বলে অনেক সময় চুপ থাকে, বেশির সময় চুপ থাকে, বেশিরভাগ সময় চুপ থাকে, রাত্রে শুয়ে কিনা কল্পনা করলো, আর তার যদি হিসাব হয় তাহলে তো মুশকিল হয়ে গেছে, তা মুশকিল হয়ে যাবে, বিশাল মুশকিল হবে। সুতরাং আল্লাহ ধরবেন না। তা বলে এই নয় যে আপনার জন্য যৌন চিন্তা করা জায়েজ, কারণ যৌন চিন্তা বিশেষ করে যাদের, যে সমস্ত যুবকরা আপনার স্বপ্নদোষ রোগে ভোগে, বহু যুবক আছে উঠতি যৌবনে ডেলি স্বপ্নদোষ হয় কিংবা প্রায় স্বপ্নদোষ হয়। সাধারণত স্বপ্নদোষ এটা প্রকৃতিগত ব্যাপার হবে, এতে ভয়ের কিছু নেই, কিন্তু বেশি হলে পরে নিশ্চয়ই একটা সমস্যা আছে। বেশি হলে, বড় সমস্যা হলে আপনার নামাজ গোসল করতে হবে, বারবার ডেলি গোসল করতে হবে, বা ঠান্ডা লেগে যাবে ইত্যাদি। তো স্বপ্নদোষ হওয়ার একটা কারণ হল যে আপনি গরম জিনিস খাবেন না, যেমন গোস্ত, যেমন ডিম, যেমন খেজুর, এসবগুলো খেলে রাত্রে স্বপ্নদোষ হয়ে যাবে। আর দ্বিতীয় কারণ হল যে আপনি যৌন চিন্তা করবেন না, বা এমন জায়গায় যাবেন না যেখানে যৌন চিন্তা বাড়ে, যেমন সমুদ্র সৈকতে সেখানে উলঙ্গ মেয়ে দেখা যায়, বা নিষিদ্ধ পল্লীর দিকে যাবেন না, বা এমন জায়গায় যাবেন না যেখানে খোলামেলা ড্রেস পরা বেসামাল ড্রেসের মেয়ে দেখা যায়, যাবেন না। বলে হুজুর যাব না তো দূরের কথা, এখন তো ঘরে বসেই আমরা নেট খুলে সব দেখছি, তাহলে বাস এই জন্যেই ফলস হয়ে যাচ্ছে। কি ফলস বলে? নাইট ফলস, তাই না? এগুলো হবে। সুতরাং যৌন সংক্রান্ত ভ্রষ্টকারী জিনিস এইগুলো, আর শয়তান আপনাকে চাইবে যাতে আপনার ফজরের নামাজটা নষ্ট হোক, তখন আপনাকে এমন এমন স্বপ্ন দেখাবে যে স্বপ্ন আপনি কল্পনা করতে পারেন না। তাতে শয়তানের কি লাভ হবে? যদি আপনি ফজরের নামাজ না পড়েন তো শয়তানের লাভ হবে, তাই না? সুতরাং এর থেকে বাঁচতে হবে। ওমুদিল্লাতিল ফিতান, আর ভ্রষ্টকারী ফিতনা, ফিতনা কাকে বলে? গৃহযুদ্ধকে বলে, গৃহদ্বন্দ্বকে বলে। আপনার দেশের ভিতরে দেখছেন কি অবস্থা, আপোষে লড়ছে মুসলিমরা, আপোষে ধ্বংস হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে মুদিল্লাতিল ফিতান। যেহেতু পূর্বে যে যৌন স্বাধীনতা ছিল, পূর্বে বলতে কখন, এখন বলে এগুলো হচ্ছে সেকেলে কথা, তাই না? বেপর্দা মানে পর্দাহীন নারী, বুক খোলা নারী বা জ্যাং খোলা, হাঁটু খোলা, জ্যাং খোলা নারী এখন বর্তমানে আধুনিক যুগে দেখা যায়, তাই না? এবার আমরা যদি বোরকা পরার কথা বলি কিংবা ভালো ইসলামী আদবওয়ালা পোশাকের কথা বলি, বলে সেকেলে। সেকেলে মানে কি? সেই কালের, পুরনো কালের। তো আমরা, আমাদের এই ভালো ড্রেস পরা যদি পুরনো কালের হয়, তাহলে হাঁটু বার করা, জাং বার করা, আবার পেছন থেকে 1 ইঞ্চি ফাঁকি করা, কাটা, আর বুক বার করা, পেট বার করা, আর শাড়ি, আমাদের শাড়ি হচ্ছে পেট বার করা ড্রেস। এই ড্রেসগুলো বা এই শ্রেণীর আলোকপ্রাপ্তাদের যে শরীর দেখানোর অভ্যেস, এইটা বেশি সেকেলে নাকি শরীর ঢাকাটা বেশি সেকেলে বলুন? শরীর ঢাকাটা সেকেলে নাকি শরীর খোলাটা সেকেলে? ঢাকা আগে না খোলনা আগে? খোলনা আগে, খোলনা আগে, তারপর ঢাকা। জাহিলি যুগে ছিল, আল্লাহ তাআলা বলছেন না, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা সেই প্রাথমিক ইসলাম প্রাককালের সেই যুগের নারীদের মতো খোলামেলা হয়ে, বেপর্দা হয়ে বেড়াইও না হে মুসলিম নারীরা। ইয়া আইয়ুহাল নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে নবী, আপনি বলুন কাকে? আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, এবং মুমিন নারীদেরকে বলুন, তারা যেন নিজেদের উপরে চাদর ঢেকে নেয়। জালিকা আদনা ইউরাফনা ফালা ইউজাইন, এতে কি হবে? তাদের সঙ্গে ইবটিজিং করা হবে না, বর্তমানের ভাষা ইবটিজিং করা হবে না। কারণ সে যুগে দাসী মনে করে কি করত, লোকেরা উত্তক্ত করত, বিরক্ত করত, এখন যেমন ইবটিজিং যাকে বলছি। আর যদি পর্দানসীন হয় তাহলে মনে করবে কি, যে হচ্ছে ভদ্রমহিলা, এর সঙ্গে ইবটিজিং ব্যবহার করা যাবে না। অথচ কবি নজরুল বলছে দাসীর চিহ্ন, কোনটাকে দাসীর চিহ্ন বলছে? বোরকাটাকে বলছে, আন্ধারের বোরকা উতারে ফেলো, আন্ধারের বোরকা। কে বলেছে? নজরুল, আমাদের জাতীয় কবি, আন্ধারের বোরকা। আর কোরআন বলছে যে তোমরা পর্দা করো যাতে লোকে দাসী থেকে চিহ্ন করে তোমাদেরকে সম্মান দেয়, কারণ দাসীরা পর্দা করে না। আর কবি বলছে উল্টো কথা, দাসীর চিহ্ন ছুড়ে ফেলো, তার মানে বোরকা থেকে বেরিয়ে এসো, বোরকা থেকে বেরিয়ে এসে আধুনিক শিক্ষায় শিক্ষিত হও। আমরা বলছি না যে আধুনিক শিক্ষায়, যেখানে আপনারা যে দেশে আছেন এখানে শিক্ষা আছে না নেই? মহিলারা ডক্টরেট করছে না করছে না? বিনা বোরকাতে না বোরকার সাথে? তাহলে বোঝা গেল বোরকা পরাটা শিক্ষার অন্তরায় নয়, সমাজ ব্যবস্থা হচ্ছে শিক্ষার অন্তরায়। তোমরা সমাজ ব্যবস্থা করতে পারোনি, এখানে সমাজ ব্যবস্থা আছে, মহিলারা ডক্টরেট করছে, আর তোমাদের সেই সমাজ ব্যবস্থা নেই বলে ইপটিজিং হচ্ছে, ধর্ষণ হচ্ছে। তো কে তার মেয়েকে বাড়িয়ে দেবে বাঘের সামনে? কে তার মেয়েকে বাড়িয়ে দিবে লালাই তো কুকুরদের সামনে, যে তাকে নিয়ে টানাছেড়া করবে, ইপটিজিং করবে, কখনো ধর্ষণ করবে? বলে দেশের আইন, দেশের আইন তো আছেই, কিন্তু হয়ে সর্বনাশটা হয়ে গেলে আইন কি হবে? তখন তো আইন তো যা করার করবে, তারও সর্বনাশ করবে। যাও হাসপাতালে যাও, সেখানে খোলো, সেখানে এই করো, সেখানে নানা রকম তার নাম ইত্যাদি, কত অসম্মান হবে। যা ঘটার তো ঘটেই যাবে আগে, তারপরে তোমার বিচার হয়ে আর লাভটা কি বলুন? কে ছাড়বে? সুতরাং সেকেলে তোমরা, আমরা নই। ইসলাম, ইসলামের পর্দা, ইসলামের লেবাস পোশাক, এটা সেকেলে নয়। সেকেলে কার? সেকেলে কারা? ওরা হচ্ছে সেকেলে, রক্ষণশীল হচ্ছে ওরা, যারা বলছে, যারা রক্ষণশীল হয়ে রক্ষা নিজেদের এটাকে, ট্রেডিশনটাকে রক্ষা করার জন্য বারবার বলছে পর্দা চাই না, এই পর্দায় মুসলিম নারীদেরকে কি করেছে, পিছনে ফেলে রেখেছে, শিক্ষা থেকে বঞ্চিত করেছে, ইত্যাদি ইত্যাদি। এসব ভুল ধারণা, মানসিকতার ভুল। পরিবর্তন চাই আমরা, যাতে করে ধর্ষণ না হয়। পরিবর্তন কিসের চাই? মানসিকতার পরিবর্তন চাই। ঠিক, আমরা চাই যে ইসলামী আইনকে মানো, ধর্ষণকারী যদি ধরা পড়লে তাকে শাস্তি দাও। কি শাস্তি? দু বছর জেল দাও, দিয়ে বাস ছেড়ে দাও, তাই না? তারপর জেলের ভিতরে গিয়েও চলতে থাকুক, না জেলের ভিতরে ব্যবস্থা আছে, তাই না? তো এটা না, ইসলামের আইন হলো যে ধর্ষণ করবে ধর্ষণকারীকে হত্যা করো না, মানবাধিকার লঙ্ঘন হবে, তাতে বা ঠিক আছে, মানবাধিকার লঙ্ঘন হবে। যদি ওই ধর্ষণ তোমার মায়ের সাথে হতো তাহলে বলতে, এটা তোমার বউয়ের সাথে হতো বলতে, তোমার বেটির সাথে হলো বলতে না, পরের বাপ তো পরের মা, পরের বেটি পরের বোন, তাই তোমার গায়ে লাগছে না, বলছো কি মানবাধিকার লঙ্ঘন হবে, হত্যা বা ফাঁসি দেওয়া হবে না। ইসলামী আইন যদি মানত বা থাকত দেশে, যেমন দেশে আছে, ধর্ষণ শুনেছেন কথা ঘটে যায় না এমন কথা না, ঘটতে পারে, কারণ যেভাবে ব্লু ফিল্মের ছড়াছড়ি, এটা হতে পারে, গোপনে হতে পারে, কিন্তু আইন করা আছে বলে চুরি ডাকাতি আর এই ধর্ষণ টিজিং বহু মানে নেই বললেই চলে, উল্লেখযোগ্য কোন ঘটনাই ঘটে না। আর আমাদের দেশগুলোতে কি ঘটছে, এমন কোন দিন নেই যেদিনে দুটো তিনটে খবর না আসে, এ তো খবরে আসা খবর, আর যা খবরে আসে না তা আরো আরো বেশি, যারা ঢাক ঢাক গুরগুর, না না না না না, সংবাদ মাধ্যমে গেলে বদনাম হবে, বদনাম হওয়ার ভয়ে তারা খবরের কাছে যেতেই যায় না, মীমাংসা করে নেয়, সালিশি করে নেয়, কত ঘটনা ঘটে। খবরের পাতায় যেগুলো আসে সেগুলো কম, তাছাড়া খবরের বাইরে খবরের পিছনে আপনার এমন বহু খবর আছে যে খবর মানুষই জানতে পারে না, কারণ সে দেশে আইন নেই। এই জন্য মোট কথা, যৌন স্বাধীনতা ফিরে আসবে যেমন আগে ছিল, নারী স্বাধীনতার নামে নারীর দেহ স্বাধীনতা ব্যাপক হবে। আজকে যারা নারী স্বাধীনতা বলে চিল্লাচ্ছে না, এরা আসলে কি চাচ্ছে, নারী স্বাধীনতা চাচ্ছে নাকি যৌন স্বাধীনতা চাচ্ছে, জরায়ু স্বাধীনতা চাচ্ছে? দেখবেন যদি কোন মুরগির দরমা থাকে, কি বলে মুরগির, ওইটা কি বলে যেখানে মুরগি থাকে বাঁধা, কি বলে মুরগির খাঁচা, বলুন মুরগির খাঁচা যদি থাকে, আর বাইরে যদি শিয়ালদেরকে দেখেন, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মুরগি ছাড়া করতে হবে, মুরগি খাঁচা থেকে বাহির করতে হবে, করতে হবে, মুরগিকে বন্ধ রাখা যাবে না, মুরগিকে খিল বন্ধ অর্গল বন্ধ করে রাখা যাবে না, মুরগির প্রতি অত্যাচার করা যাবে না, এভাবে স্লোগান দিচ্ছে। কে দিচ্ছে? শিয়াল পণ্ডিতরা। কি জন্য দিচ্ছে বলুন তো? বাহির হলে যদি সবগুলো না হয় দু একটা খেতে পারবে, তাই না? ওই যে মোরগ ভাইয়ের গল্প মনে আছে, শিয়াল ছুটতে ছুটতে ছুটতে মোরগের পিছনে গেল, মোরগ কোথায়, গাছের ডগায় বসেছে, বসে আছে বসে আছে। তারপরে মোরগ ভাইয়া, মোরগ ভাইয়া, তুমি কি জানো না, তুমি তো ভালো আজান দিতে পারো, আজান দাও। দিয়ে মোরগ আজান দিল, বলছে মোরগ ভাইয়া, মোরগ ভাইয়া, জানো না আজান হলে জামাত করে নামাজ পড়তে হয়, নেমে এসো, জামাত করে নামাজ পড়ি। কি সুন্দর উপদেশ বলুন তো। কিন্তু শিয়াল ভাইয়ের আসলে মনটা কি, হ্যাঁ, এ জামাত করে নামাজ পড়ার উদ্দেশ্য নয়, কি নামলেই ওকে ধরে খাবো। তো মোরগ ভাইয়া বলছে, শিয়াল ভাইয়া, হাদিস তো ভালোই বলছো, কোরআনের আয়াত তো ভালোই জানো, এ কথা কি জানো না যে জামাতে যত লোক বেশি হবে তত ভালো, তো অপেক্ষা করো লোক বেশি আসুক। কিছুক্ষণ পর শিয়াল বলছে, কই লোক আসছে কই? মোরগ বলছে, ওই যে দূরে দেখছি এক কুকুর ভাইয়া আসছে, এবার আমাদের জামাতটা সুবিধা হবে। তখন শিয়াল ভাইয়া লেজ তুলে মারেছে দৌড়, বলছে, ও শিয়াল ভাইয়া, জামাতে নামাজ পড়বে না? বলছে, ভাইয়া ভাইয়া, উজু টুটে গেছে ভাইয়া, উজু করে আসি। বলছে, আরে শোনো শোনো, তায়াম্মুম করেও নামাজ হয়, এখানে তায়াম্মুম করে। বলছে, না না না, তুমি কি জানো না যে পানি থাকলে তায়াম্মুমে নামাজ হয় না, আমি পানির খোঁজ করি আগে। দিয়ে চম্পট। শিয়াল ভাইয়া উপদেশ দিতে জানে, শিয়াল ভাইয়া আন্দোলন করতে জানে, নারী আন্দোলন, এবং নারী আন্দোলনের সমর্থন করে, নারীকে স্বাধীন করার জন্য খুব আন্দোলন চালায়, কিন্তু তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে নিজের স্বার্থ সিদ্ধি, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আন্দোলন চালাচ্ছে। যেটা কথা আছে না যে বক মরেছে সাপে কাঁদে, কি বলে মাছ মরেছে বকে কাঁদে, মাছ যদি মারা যায় তো বকে কেঁদে কোনো লাভ আছে? তারপরে ব্যাঙ যদি মরে তো সাপের চোখে পানি দেখলে কি করে হবে? তো এইসবগুলো স্বার্থপরতা, এমন স্বার্থপরতা, তাদের চোখে পানি দেখলে আসলে কিন্তু তাদের প্রতি মায়া না, এগুলো মায়াটা প্রকাশ করে কি জন্য? যাতে করে আমার খেতে সুবিধা হয়। সুতরাং নারী স্বাধীনতার নামে নারীর দেহ স্বাধীনতা ব্যাপক হয়ে যাবে, বিভিন্ন প্রচার মাধ্যমে উলঙ্গ নারীর দেহ ব্যবচার দেখা যাবে, যুবক যুবতীর অবাধ মেলামেশা বৃদ্ধি পাবে, গার্লফ্রেন্ডের অভাব নেই, একটা ছেলের কয়েকটা গার্লফ্রেন্ড, তাই না? ফ্রেন্ড তো সমস্যা কি, বন্ধু তো, আরে বন্ধু মানে বিয়ে করা না, ভালোবাসা মানে বিয়ে করা না, ভালোবাসা মানে ভালো লাগা, ভালোবাসা, ভালোবাসা, এই তিনটে জিনিস নিয়ে। আর ওইটা না, ওটা করলে তো দুশ্চরিত্রের কথা, ওটা নোংরা, এইগুলো নোংরা মানুষের মানসিকতা যারা আছে তারা এসব ভাবে। নোংরামিতে কেউ যায় নাকি? মেয়ে যাবে তার ফ্রেন্ডের সঙ্গে সিনেমা দেখতে, বাবা ছিচি করছে, মেয়েটাকে পাঠিয়ে দিলে, বলছে কি হবে, ফ্রেন্ড তো, বন্ধু তো, বলছে বন্ধু হলে যদি দুর্ঘটনা ঘটে, পেটে বাচ্চা আসতে কি করবে, দূর দূর দূর দূর, তুমি তুমি এত বড় নিশ্চি, এত বড় নিচ, এত বড় হীন চিন্তা করতে পারলে, ভালোবাসলেই কি কেউ ব্যভিচার করে? না, হতে পারে না। অথচ একটা ছেলে এবং একটা মেয়ে, বিশেষ করে একটা একজন যুবতী যুবতীর, যুবক ও যুবতীর মাঝে নিষ্কাম বন্ধুত্ব হওয়া সহজ? অসম্ভব। আগুনের পাশে ঘি রেখে বলবে ঘি তুমি গলবে না, আগুন তুমি জ্বলো, ঘি তুমি গলবে না, হতে পারে? হ্যাঁ, সামনে টক রেখে আপনি কি বলতে পারেন যে তুমি খবরদার মুখে পানি ফেলবে না বা তোমার মুখে পানি আসতে পাবে না? কিন্তু সমস্যা হচ্ছে এখানেই, তাদের আপোষের যোগাযোগের মাধ্যম ব্যাপক হবে, যেমন হয়েছে আজকাল কিসের, আপনার নেট, তারপরে কি বলে মোবাইল ইত্যাদি। অবৈধ প্রেম বিনিময়ে নির্দিষ্ট মুক্তাঙ্গন তৈরি হবে, হয়েছে সমুদ্র সৈকত পার্ক, প্রেমের নির্দিষ্ট পার্ক তৈরি হয়েছে। বরং প্রেমিক প্রেমিকারা দাবি করছে যে আমাদের জন্য একটা মুক্তাঙ্গন তৈরি করা হোক, সেখানে আমরা প্রেম কি করব, প্রকাশ করব, প্রেম বিনিময় করব। আর তাদের জন্য আবার সারা বিশ্ব জুড়ে বিশ্ব ভালোবাসা দিবস পালিত হচ্ছে, তারা পালিত করে, পালন করে, আর সেখানে লাল ফুল আর লাল কেক আর লাল জামা ইত্যাদি পরে তারা আনন্দ করে, নাচ গান ইত্যাদি ফুর্তি করে, তারপরে জন্মদিবস পালন করে, এ জন্মদিনে হাজির হয়, ওর জন্মদিনে হাজির ইত্যাদি, বহু রকম আছে। এসব ব্যবস্থা ভবিষ্যতে বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। অবৈধ প্রেম বিনিময়ে নির্দিষ্ট মুক্তাঙ্গন তৈরি হয়ে গেছে, সমুদ্র সৈকত ও বনানী পার্কে প্রকাশ্যে ব্যভিচার পরিদৃষ্ট হবে, ব্যভিচার দেখা যাবে, নর্তকী ও বেশ্যার সংখ্যা বর্ধন লাভ করবে, কত নর্তকী নাচনেওয়ালি এবং গায়িকা বেশ্যা, বেশ্যা কত, লক্ষ লক্ষ বেশ্যা, তাই না, এক এক শহরে লক্ষ লক্ষ বেশ্যা, তারা দেহ ব্যবসা করছে, যারা যৌন ব্যবসা করছে, তারা রূপ ব্যবসা করছে, এই ব্যবসা করে পয়সা কামাচ্ছে। আপনারা জানেন এ বিশ্বে সবচেয়ে রমরমা ব্যবসা, বড় বড় ব্যবসা যদি বলেন আমি চট করে ধনী হব, তাহলে কিসের ব্যবসা করতে হবে? এক হচ্ছে নারী দেহ ব্যবসা, দুই নম্বর কি, নারী দেহ ব্যবসা, তার মানে আপনার রূপ ব্যবসাও হতে পারে ওর মধ্যে, যেমন অভিনেত্রীরা করে, হ্যাঁ, নারী ব্যবসা, দুই নম্বর অস্ত্র ব্যবসা, আর তিন নম্বর সুদ খান, সুদের ব্যবসা, সুদের ব্যবসা, নারী দেহ ব্যবসা, অস্ত্র ব্যবসা, যদি আপনি করেন যেকোনো মধ্যে একটা স্মাগলিং করেন, তাহলে কি হবেন আপনি, একবারে যাকে বলে সাঁজে বড় লোক। তো এ চলছে এবং চলবে, ফলে অবৈধ দেহ মিলন বাড়তে থাকবে, ঘরে ঘরে ব্যভিচারে দুর্গন্ধ পৌঁছে যাবে, এমনকি ভদ্র ও দিনদার ঘরেও আধুনিক ব্যভিচার অনুপ্রবেশ করবে, পর্দানসীন বোরকাওয়ালিরা অন্দরমহলে থেকে গোপন প্রেমের বাঁশি বাজাবে মোবাইলের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে বা নেটের মাধ্যমে, এখন তো ফেসবুক, ফেসবুক হয়েছে, ইমেল হয়েছে, আপনার টুইটার হয়েছে, আরো সব কি কি কত রকম যোগাযোগের ব্যবস্থা। হ্যাঁ, পরস্পর আপনারা শুনেছেন ফেসবুকে প্রেম, ফেসবুকে গে খুন ইত্যাদি ইত্যাদি। আর গুপ্ত প্রবৃত্তি ও নারীর নেশা, নারীর নেশা পুরুষের মনে প্রকৃতিগত ব্যাপার, কিন্তু চরিত্রবান লোকে তা গুপ্ত রাখে এবং চরিত্রহীনতা প্রকাশ করে দেয়। নারীর নেশা কার নেই বলুন? নারীর নেশা কার নেই? ভালো, সব থেকে ভালো লোকেরও নারীর নেশা আছে, এটা প্রকৃতিগত ব্যাপার। নারীর নেশা মেটাতে পুরুষে একাধিক গার্লফ্রেন্ড গ্রহণ করবে। কেউ একাধিক বিবাহ করতে চাইলে দেশের আইন ও স্ত্রী বাধাদান করবে, না তুমি আটে বিয়ে করবে, আরে তো বিশাল অপরাধ, তাই না? মহিলা স্বনির্ভর, আর যদি ফ্রেন্ড থাকে তো সমস্যা নেই, তখন আইনেও সমস্যা নেই। আর বউ বলবে তাও হ্যাঁ অবশ্য আছে, রাগ করবে হয়তো, কিন্তু অতটা রাগ করবে না যতটা বিয়ে করলে করে, কারণ বিয়ে করলে অধিকার চলে আসবে, আর বিয়ে না করলে যা করছে করবে। মহিলা স্বনির্ভর হওয়ার ফলে তালাকের হার বৃদ্ধি পাবে। মহিলা যদি চাকরি করে, মহিলা যদি কাজ পায়, তো সে স্বামীর উপর ভরসা করবে? হ্যাঁ, বেশিরভাগ স্ত্রী স্বামীর কাছে থাকে কি জন্য? দুটো ভাত কাপড়ের জন্য। যখন ভাত কাপড় নিজেই জোটাবে তখন কি দরকার আছে তোর কথা শোনার? আমার দরকার নেই, তখন তালাক বেশি হবে। মহিলা পুরুষ মহলে চাকরি করে অর্থ উপার্জন করবে, পর্দার বিধান তো কুসংস্কার হয়ে দাঁড়াবে পরিবেশে। সামাজিক ও আর্থিক নানা কারণে যুবক যুবতী বিবাহে অনীহা প্রকাশ করবে, বিয়ে করতে চাইবে না। লন্ডনে এক সৌদি বলছে, এক সৌদিকে জিজ্ঞেস করছি, ভাই তুমি বিয়ে করছো? কথাবার্তা হচ্ছিল, বলছি বিয়ে করেছো? না, আমার এখন গার্লফ্রেন্ড আছে। তার মানে গার্লফ্রেন্ড থাকলে বিয়ের দরকার হবে না, তার কারণ বিয়ে করলে অনেক আপনার কি বলে দায়িত্ব বাড়ে, অনেক দায়িত্বশীলতা বাড়ে, তাকে খেতে দাও, তার ঠিক মতো চলে ইত্যাদি ইত্যাদি। আর গার্লফ্রেন্ড করলে কেউ কারো খোঁজ নেবে না, মা তাকে ভরণ পোষণও দিতে হবে না, কে কোথায় গেলে প্রশ্নও করবে না ইত্যাদি, স্বাধীন। এই সকল কারণে এবং আরো অনেক কারণে ব্যভিচারের বাজার রমরম, একদম রমরমা হয়ে উঠবে। গুপ্ত কুপ্রবৃত্তি চরিতার্থ করতে অর্থের প্রয়োজন হবে, টাকা দরকার হবে না? হবে না। হ্যাঁ, নারীর নেশা শুধু থাকলে হবে না, তো নারীর নেশা চরিতার্থ করার জন্য টাকা দরকার আছে, আর তার জন্য হারাম ব্যবসা বাণিজ্য ব্যাপক হবে। ফলে একসাথে নারী, গাড়ি, বাড়ি, নেশা, এই তিনটে নেশা মানুষের মনে ভয়ঙ্কর রূপ ধারণ করবে, আর সেই জন্যই হবে এই যৌন উত্তেজনা, যৌন ক্ষুধা ইত্যাদি আমার উম্মতের জন্য বড় ভয়ঙ্কর। কত নম্বর গেল? সাত নম্বর। আর হয়তো সময় হবে না, সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামীতে আরো কথা আছে বলবো। বোঝা গেল কি যে বড় ভয়ঙ্কর এই যৌনাচার, এই যৌনাচার আপনারা, আমরা অনেক ক্ষেত্রে গোপনে যেগুলো করি, গুপ্ত অভ্যেস যেগুলো, সেগুলো এর মধ্যে পড়ে। অতএব সাবধান ও সতর্ক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রোজার ব্যবস্থা দিয়েছেন, তাই না? তাহলে রোজা ছেড়ে যদি অন্য কিছু করি তাহলে সমস্যা হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমরা যৌনাচার করো, সমস্যা নাই, যৌনাচার করবে কার সাথে? স্ত্রীর সাথে অথবা ক্রীতদাসীর সাথে। ক্রীতদাসী এখন তো নেই, অতএব এর কথাই শেষ। অনেকে আবার ঘরের দাসী মনে করে, তাই না? খবরদার না, ঘরের দাসী কাজের মেয়ে ক্রীতদাসী না। ক্রীতদাসী আগের যুগে ছিল, কেনা বেচা হতো, গরু ছাগল যেমন কেনা বেচা হতো, মানুষ কেনা বেচা হতো, সেই দাসী থাকলে আলাদা কথা, এখন নেই। অতএব ক্রীতদাসীর কথা বাড়ি দেন, তাহলে এখন কে থাকলো মাত্র? স্ত্রী, বিবাহিত স্ত্রী, বৈধভাবে বিবাহিত, বগলে করে বের করে নিয়ে গিয়ে আপনি কোর্টে বিয়ে করে নিয়ে চলে এলেন, বউ হয়ে গেল, কিংবা গোপনে কোন মোটর সাইকেলে করে নিয়ে গিয়ে রাত বারোটা একটার সময় কোন মোল্লার কাছে, মোল্লাকে পাঁচশো একশো টাকা দিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে চলে এলেন, ব্যবহার করছেন, এরকম না। যেটা সঠিক পদ্ধতি ইসলামের শরীয়তে আছে সেই পদ্ধতি প্রয়োগ করে আপনি বিবাহ করে আনবেন, সেই স্ত্রীর সাথে আপনি যৌনাচার করেন, আপনি যৌনাচার করেন। এছাড়া যদি ফামানিব তাগা ওয়ারা আজালিক ফাউলাইকা হুমুল আদুন। সুতরাং যে ব্যক্তি এছাড়া অন্য পথ অবলম্বন করবে সে কি হবে? সীমা লঙ্ঘনকারী। অতএব স্ত্রী ছাড়া, আপনি বলুন স্ত্রী নেই তো কি করবো, বিয়ে হয়নি তো কি করব? বিয়ে হয়নি যাদের, যাদের স্ত্রীর কাছে নেই, তারা যদি অন্য পথ অবলম্বন করে তাহলে হবে সীমা লঙ্ঘনকারী। আর এর ফলে সীমা লঙ্ঘন করে করাই মানে হচ্ছে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহতে পড়বে। আর যৌনাচার আসলেই যৌনাচার, অবৈধ প্রেম ইত্যাদি, এগুলোতে আপনার ব্রেন সমস্যা করে, পড়াশোনা ক্ষতি হয়, আপনার কাজের মনোযোগিতা ক্ষতি হয়। আপনি দেখবেন যে ছেলে প্রেমে পড়েছে, তার বিয়ে, তার পরীক্ষা ভালো হয় না, কি বলে, তার পড়াশোনা বা তার কলেজে পড়াশোনা কিংবা পরীক্ষা ভালো হয় না। কেন না? প্রেম তাকে এমন নেশায় ফেলে রাখে যে পড়াশোনা করতেই দেয় না। সুতরাং এগুলো যুবকদের খেয়াল রাখা দরকার। হয় বিয়ে করতে হবে, আর বিয়ে করে বৈধ স্ত্রী নিয়ে তার যৌন ক্ষুধা নিবারণ করতে হবে হালাল উপায়ে, আর নচেত সবুর করতে হবে, ধৈর্য ধরতে হবে। নচেত যদি অন্য পথ কেউ অবলম্বন করে, সে হবে সীমা লঙ্ঘনকারী, আর সেটা হবে কাবিরা গুনাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচান, আমাদেরকে এই যুবকের একটি বিশাল ফিতনা, এই ফিতনা থেকে বাঁচান। অবশ্য আমি আপনাদেরকে একটা উপদেশ দেব, সেটা হচ্ছে আমার একটা বই আছে, যুব সমস্যা ও তার সারে এই সমাধান। এই বইটা আপনারা পড়বেন, এই বইটা পড়লে পড়ে ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন, যুব সমস্যা ও তার সারে এই সমাধান, ওখানে আছে দেখেন। তো এই বইটা যদি আপনি পড়েন, তো এখানে যুবকের যে সমস্যাগুলো হয়, বিভিন্ন সমস্যা, মানে খেলাধুলা নিয়ে সমস্যা, স্ত্রী বা যুবক যুবতী নিয়ে সমস্যা, বা আপনার প্রেম প্রেম খেলা নিয়ে প্রেম নিয়ে সমস্যা, বা আরো অন্য কিছু সমস্যা, যুবকের যে সমস্যাগুলো হতে পারে, ইনশাআল্লাহ বইটা পড়লে আপনি বুঝতে পারবেন। প্রেম ভালোবাসা, যদি আপনি প্রেমে পড়েছেন, প্রেম থেকে বাঁচতে পারছেন না, প্রেম রোগের চিকিৎসা ইত্যাদি এই বইটাতে আছে। পড়লে পরে একবার পড়বেন অন্তপক্ষে, ইনশাআল্লাহ পড়তেও ভালো লাগবে, এবং বহু কিছু স্বপ্নদোষ, হ্যাঁ, হস্তমৈথুন, সব কথা এখানে আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বাঁচার, আর শক্তি দেন ভালো থাকার। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।